ফুটায় ফুটায় বৃষ্টি এলো, মাতলো সবুজ বন। আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, ফুটায় ফুটায় বৃষ্টি এলো, মাতলো সবুজ বন। আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, খুব সকালে মন ছুঁয়েছে কদম কে আর ঘ্রাণ, টিনের চালে সারা দুপুর মিষ্টি মধুর গান। খুব সকালে মন ছুঁয়েছে কদম কে আর ঘ্রাণ, টিনের চালে সারা দুপুর মিষ্টি মধুর গান। পদ্মা নদীর বুকটা জুড়ে, পদ্মা নদীর বুকটা জুড়ে ঢেউয়ের বিচরণ, মেঘের নিমন্ত্রণ। ফুটায় ফুটায় বৃষ্টি এলো, মাতলো সবুজ বন। আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, কৃষক ভাইয়ের মুখের হাসি বাড়ছে প্রতিক্ষণ, কদিন পরে সোনার ধানে ঘুরবে যে উঠুন। কৃষক ভাইয়ের মুখের হাসি বাড়ছে প্রতিক্ষণ, কদিন পরে সোনার ধানে ঘুরবে যে উঠুন। বৃষ্টি ছাড়া হয় না মনে, বৃষ্টি ছাড়া হয় না মনে সুখের আগমন, মেঘের নিমন্ত্রণ। ফুটায় ফুটায় বৃষ্টি এলো, মাতলো সবুজ বন। আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, ফুটায় ফুটায় বৃষ্টি এলো, মাতলো সবুজ বন। আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ, আজকে নাকি পাড়ায় পাড়ায় মেঘের নিমন্ত্রণ। মারকাজুল হুদা .com, MARKAJULHUDA.com।